الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেশ অগ্নিগর্ভ, শান্তি আনন্দ মানুষের মুখ থেকে উঠে গেছে, মিথ্যা জয় জয়কার চলছে, সত্য পরাজিত, মিথ্যা বিজয়ী, কিন্তু এটাই চিরন্তন বিষয় নয়। চিরকাল এমনি করে পৃথিবীর মানুষ কিছু মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে নির্যাতিত মানবতার মুক্তিদূত হিসাবে নবী রসুলদেরকে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে। যারা সে হেদায়তের অনুসারী হয়েছে তার ইহুকালে পরকালে সফল কাম হয়েছে, যারা সে হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার ইহুকালে এবং পরকালে উভয়কালেই পরাজিত, ব্যর্থ এবং সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেছে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আখেরি জমানা যারা এসেছ তাদের জন্য শুনে রাখো, ইন্না নাহনু নাযযালনা আলাইকাল কুরআনা তানযীলা, এ যুগের মানুষের মুক্তির জন্য আমরা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে নাজিল করেছি কোরআন ধীরে ধীরে পর্যায়ক্রমে একসঙ্গে নয়, তানজিলা। ফাসবির লি হুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, অতএব তুমি তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাকো, তার উপরে দৃঢ় হয়ে থাকো, যে নির্দেশ তোমাকে তোমার পালনকর্তা দিয়েছেন কোরআনের মধ্যে তার উপরে ফাসবির, দৃঢ় থাকো। ওলা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, কোন অবস্থাতেই তুমি কোন পাপি এবং অবিশ্বাসী কাফেরের আনুগত্য করো না। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, আর এই আনুগত্য না করলে তোমার উপর যে জুলুম আসবে তখন তোমার মনটা দুর্বল হয়ে যেতে পারে, মানুষ হিসাবে উৎপীড়ন হবে, যত ধরনের কষ্ট আছে সবই তোমার উপর চাপানো হবে। সেই সময় যদি তুমি নিজেকে ধরে রাখতে চাও তাহলে অজকুর ইসমা রব্বিকে বুকরাতাম আসিলা, সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের ইবাদত করো, তার নাম স্মরণ করো। ইবাদত না করলে তুমি কোনো অবস্থাতেই নিজেকে আল্লাহর পথে ধরে রাখতে পারবে না। আমিনাল্লাইল ফাসজুদহু ওয়াসাব্বিহু লাইলান তাবীলা, এবং রাত্রিবেলা তুমি তোমার প্রতিপালকের জন্য সিজদায় অবনত হও এবং দীর্ঘ রাত্রিব্যাপী তার গুণগান করো। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, যারা কোরআনের বিরোধিতা করছে তারা সিরফ দুনিয়া চায়। ওয়াদারুনা ওয়ারাআহুম, আখিরাত তারা ছেড়ে দিয়েছে। ইয়াউমান সাকিলা, যেদিন তাদের পিছনে আসছে কঠিন একটা দিন, ওরা সেটা জানে না। এই আয়াত পাঁচটি সামনে রাখেন, সুরে দাহার নাজিল হয়েছিল মাক্কী জীবনে, যখন আল্লাহ রসুলের উপরে চূড়ান্ত নির্যাতন চলছিল। সাহাবা ইকরাম তারা ইসলাম কবুল করছিলেন, তাদের উপরে চূড়ান্ত নির্যাতন হচ্ছিল, সেই নির্যাতন ইতিহাস তুলনাহীন। আপনি কল্পনা করতে পারবেন, জীবন্ত একটা মানুষ, তাকে মারতে মারতে মারতে মারতে যখন কোনো মতেই দিনকে অস্বীকার করতে পারেনি, অবশেষে তাকে হত্যা করা হল। এবার তার স্ত্রীকে সামনে আনা হচ্ছে, বল তুই মুহাম্মদের দিন পরিত্যাগ করবি কিনা, বলে অসম্ভব, দুনিয়া দুদিনের জন্য, আখেরা চিরস্থায়ী, দুদিনের শান্তির জন্য চিরস্থায়ী কষ্ট ভোগ করতে আমি রাজি নই। এত বড় স্পর্ধা আমার মুখের সামনে, আমি নেতা তোদের, হুকুম হয়ে গেল। দুই দিকে দুই উট বেঁধে টান দিয়ে জীবন্ত একটা মহিলাকে দুই ভাগ করে ফেলে দেওয়া হলো, এটাকে আপনি কল্পনা করতে পারেন? পৃথিবীর ইতিহাসে এই কষ্টের কোনো তুলনা নাই। এইবার মাত্র 14-15 বছরের ছোট্ট ছেলে, তাদের স্বামী স্ত্রীর মাত্র একটা ছেলে, এই ছেলে আম্মার এদিকাস, বাপ মার পরিণতি দেখলে তো, বলো তুমি মোহাম্মদের দিন পরিত্যাগ করবে কিনা, বলে প্রশ্নই ওঠে না। এতটুকু ছেলে এত বড় কথা, আমরা নেতা, আমরা সমাজ চালাই, আমরা কিছুই বুঝি না, সব তুমি বুঝো। অতএব শুরু হলে নির্যাতন, কিভাবে এবার অন্যরকম নির্যাতন, পানিতে ডুবা, যখন মরামতন হয়ে যায় এবার উঠায়, কুফরি কর, অর্থাৎ মোহাম্মদের দিন পরিত্যাগ করতে হবে তাকে, তবেই সে মুক্তি পাবে। এইভাবে বারবার চুপাতে অবশেষে একবার যখন একদম মরামত হয়ে গেছে, তখন সে তাদের কথা মতো কথা বলেছে, বলার পরে ওকে ছেড়ে দিয়েছে। ছেলের উঠেই চলে গেছে সরাসরি রসুল সাল্লামের দরবারে, যে ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি অন্যায় করছি, আমি কুফরি করেছি, আমার কি কোন মাফ হবে? তুমি কি করেছ? বলে আমি কুফরি কলমা পড়েছি, নেতারা যা বলছে আমাকে এই অবস্থা করেছ, তাই আমি এটা করেছি। এর আগের ঘটনা আল্লাহ রসুল জানতেন, একজন রাস্তাতে যাচ্ছেন, দেখলেন যে নির্যাতন হচ্ছে, ইয়াসের পরিবারের উপরে প্রচন্ড নির্যাতন হচ্ছে, উনি দূর থেকে দেখলেন। উনি শুধু একটি কথা বললেন, ইসবির ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসের পরিবার সবর করো, তোমাদের ঠিকানা জান্নাত। তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে, তারই ছেলে গেছে আল্লাহ রসুলের দরবারে, হে আল্লাহ রসুল আমি কুফরি করেছি। কেন বাবা তুমি কি কুফরি করেছো? বলে আমার আব্বাকে এভাবে মেরেছে, আমার মাকে এভাবে মেরেছে, আমাকে মারতে যাচ্ছিল, অবশেষে বলেছে তুমি মোহাম্মদ দিন অস্বীকার করলে তোকে মুক্তি দেব, আমি অস্বীকার করে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা হবে? আল্লাহ নবী কি বলবে? ক্ষমা করার মালিক তো আল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, দেখো ইল্লা মান উকরিহা ওয়া কালবু মুতমাইন্নুন বিল ঈমান, যার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, জবরদস্তি করা হয়েছে, অথচ তার অন্তরটা ঈমানের পরে মুতমাইন, নিষ্কলুষ, সুন্দর, পবিত্র মনের অধিকারী, তাকে আমরা ক্ষমা করলাম। কেন অন্তর খবর আল্লাহ রাখে। এই নির্যাতন বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও নাই। এই নির্যাতন হয়েছে শুধুমাত্র ইমানই কারণে। নেতারা বসছে মিটিং করছে, আচ্ছা এদের হলো কি? ইবনে মাসউদ আবু জেহলের বাড়িতে রাখালি করে, বিলাল উমাইয়া বিন খালাফের কৃতদাস, ইয়াসের পরিবার তারাও কৃতদাস। এরা সমাজের সবচেয়ে অবহেলিত নিগৃহীত শ্রেণী, এদের কিছুই নাই, অথচ এরা মোহাম্মদের কাছে কি পেল যে এত নির্যাতন সত্ত্বেও মোহাম্মদের দিন ছাড়ছে না কেন? আমরা তাদের বলতে তোদের যাবতীয় খরচ খরচা যা লাগে সবই আমরা দেবো, টাকা পয়সা সব আমরা দেবো, তোরা ওই দিন ছেড়ে চলে আমাদের দলে চলে আয়, এরপরও তারা আমাদের দলে আসছে না, কি এমন আছে তার মধ্যে? আল্লাহ রাসূল তাদেরকে কোন পদমর্যাদা বা পদের বা টাকা পয়সার কোনো কিছু না লোভ দেখার নাই। হজের মৌসুমে আসছে, ইয়াসরিব থেকে ছয়জন তরুণ নজওয়ান আসআদ বিন জুরারা নেতৃত্বে আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার জন্য ঘুরছেন, কেউ দাওয়াত কবুল করে না, কারণ যেখানে যাকে দাওয়াত দেয় পিছপিছ আবুল আহাব যায়, যেই বলে লা তুসাদ্দিকুহু ইন্নাহু সাবি কাযাব, তোরা কেউ এই লোকটার কথা বিশ্বাস করো না, সে হল বিধর্মী এবং মহা মিথ্যাবাদী। বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। লোকেরা বলছে আপনি কে? আমি ওর চাচা, আমার বাড়ির নিকটতম প্রতিবেশী, ওর সম্পর্কে আমি সবচেয়ে ভালো খবর রাখি। দূর দেশের লোকেরা বলল ঠিকই তো, চাষা যখন ভারতের বিরুদ্ধে বলছে তা এই করে কেউ তার দাওয়াত কবুল করেনি, আর ওই চাচা তার পাথর মারতেছে, পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে গেছে। অপরাধ একটাই, কুরুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি পাবে, তাহলে তোমরা সফলকাম হবে। কি ছিল এই কথার মধ্যে? রাতের অন্ধকারে ছজন যুবক এক জায়গায় বসে আছে, আল্লাহ রাসূল বলেন তোমরা কারা? আমরা ইয়াসরিব বাসী। ও তোমরা খাজরাজি, ঠিক আছে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছি, তোমরা কি শুনবে আমার কথা? তাহলে হ্যাঁ বলুন। ওনার সুন্দর মোলায়েম কণ্ঠের আওয়াজ শুনে সবাই চুপচাপ সামনে বসে গেল। এবার তিনি কোরআন থেকে তেলাওয়াত করলেন, করে বলেন দেখো আমি আখিরি জামানার নবী, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমরা কি কবুল করবে? ছোট্ট ছেলে ইয়াসরিব আসআদ বিন জুরারা বলে হ্যাঁ, আপনি কি তাহলে ইহুদি নাসারা যে নবীর কথা বলে আখিরি জামানায় আসবেন, তাহলে তিনি কি আপনি? তাহলে হ্যাঁ আমি সেই নবী। ঠিক আছে, ওইখানে গোপন অন্ধকারে তারা ইসলাম কবুল করল, চলে গেল তারা মদিনায়। এবার যে ঘরে ঘরে দাওয়াত শুরু করল, মাত্র এই ছয়টি ছেলের দাওয়াতে মদিনায় এমন কোন ঘর ছিল না যেখানে দাওয়াত পৌঁছেনি। পরের বছর আসলে ১২ জন, তার পরের বছর আসলে ৭৫ জন। এবার বায়াত হচ্ছে। এই যে বিষয়গুলো সামনে রাখেন আর পাশাপাশি নেতাদের চরিত্র দেখেন, নেতারা কখনোই পদমর্যাদা নেতৃত্ব টাকা পয়সা এই লোভ থেকে দূরে এসে আল্লাহ দিন কবুল করতে পারে না, কোনো কালে পারেনি, আজও পারবে না, আগামীতে আসার চিন্তা করেন না। এগুলো চিন্তা করা বৃথা চিন্তা খালি। কারা? সমাজের তরুণ শ্রেণী ইসলাম কবুল করছে, তরুণ শ্রেণী, দুর্বল শ্রেণী। রোম সম্রাট তৎকালীন দুই বিশ্ব শক্তি, রোম শক্তি আর পার্শ্বিক শক্তি। রোম শক্তির হেড ছিলেন সম্রাট হেরাক্লিয়াস, সেখানে তিনি আবু সুফিয়ান বলে হাবকে ডাকালেন, দেখো তো মক্কা নায়কের নবী এসছেন, মক্কার কোন কাফেলা আছে কি, বাণিজ্য কাফেলা? তো দেখা গেল আছে, ওনাকে নিয়ে যাওয়া হলো সেখানে। রে আবু সুফিয়ান, আমি তো তোমাদের আরবি জানি না, আমি হিব্রু ভাষা কথা বলবো, একজন অনুবাদক থাকলো সেখানে দোভাষী, বলো তো তোমাদের নবী সঙ্গে যারা আছেন তারা কেমন লোক? বলছে যে ধনী এবং গরিব, এই স্বাধীন এবং কৃতদাস দুই ধরনের লোকে আছে। উনি বলছে হ্যাঁ নবীদের সঙ্গে এরকম লোকই থাকে। তিনি কেমন বংশের লোক? অত্যন্ত উচ্চ বংশের লোক। হ্যাঁ ঠিক আছে, নবীরা উচ্চ বংশেই আসবেন। আচ্ছা তিনি কি কোনো মিথ্যা বলেছে? না, সে কখনো মিথ্যা বলে না। হ্যাঁ নবীরা কখনো মিথ্যা বলে, কারণ উনি তো বড় আলেম। রোমান সম্রাট হেরাক্লিয়াস আজকালের মতন তো না, তারা লেখাপড়া জানা সম্রাট, মূর্খ সম্রাট না তো। তাহলে হ্যাঁ ঠিকই বলছ। তিনি কি কোনো আমানতের খেয়ানত করেন? না, উনি কখনো আমানত খেয়ানত করেন না। আবু সুফিয়ান পরেশ বলছে আমি তো নিজে তখন কাফির ছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছিল যদি মিথ্যা কথা বলি, যদি মোহাম্মদের বদ্ধ আমি গজব ধ্বংস হয়ে যাই, সে ভয় আমি মিথ্যা বলি নাই, সেদিন সবই সত্য বলছি, মিথ্যা বলিনি একটাও। পরে অবশ্য হিরাক্লিয়াস কি বলছে, যে তোমার কথা যদি সত্য হয় তো আমার পায়ের তলে সিংহাসন পর্যন্ত আগামী দিনে ওই এতিম নবী মোহাম্মদ রসুল্লাহ পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ ইমানই শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি চলে না, হতে পারবে বিশ্ব শক্তি, কিসের শক্তি? আমার কোন শক্তি নাই। আল্লাহ যখন ফেরেশতা পাঠিয়ে দেবে, এক ফেরেশতা এক জিব্রাইল তো সাতটা শহর এক রাতে খতম করে দিচ্ছে, কোন ব্যাপার না। ফেরাউনের মতন বিরাট সম্রাট সদলত দুই ধ্বংস হয়ে গেছে, তা আমি কোন সার? অতএব যদি তিনি আখেরি নবী হন, তো যদি আমার মনে হচ্ছিল যদি আমার সুযোগ থাকত, আমি লাগাসাল তো কাদামাইয়ে আমি যে মদিনায় গিয়ে তার দুই পা ধুয়ে দিতাম পানি দিয়ে, কিন্তু আমার সে সুযোগ নেই, যেতে পারছি না। চিন্তা করতে পারেন, সেই রসুলের উম্মত আমরা। তিনি কি শেখালেন জনগণকে? একটাই কথা বলেছিলেন মৌলিকভাবে, দেখো কুরু লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ, তোমরা আল্লাহর দাসত্ব করো, শিরক বর্জন করো। আপনি হয়তো বললেন মক্কা লোকরা তো আল্লাহকে আগে থেকেই মানত, তাদের কখন আল্লাহ দিকে ডাকা কি দরকার? হ্যাঁ, তারা আল্লাহকেও মানত, রসুল হিসেবে তারা তাদের নবী ইব্রাহিমকে মানত, এবং আখেরাত বিশ্বাস ছিল, জান্নাত জাহান্নাম বিশ্বাস ছিল, হজ করত, উমরা করত, সবই করত। কিন্তু সেই বিশ্বাসের কোন দৃঢ়তা ছিল না, দুনিয়া স্বার্থ সেনা অগ্রাধিকার প্রাপ্ত ছিল, দুনিয়া করে যতটুকু সম্ভব ততটুকু তারা দিন করত, আগে দুনিয়া পরে দিন, দিনের স্বার্থে দুনিয়া নয়, বরং দুনিয়ার স্বার্থে দিনকে তারা ব্যবহার করেছিল, আর এই কারণেই তারা ধ্বংস হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ওই সঙ্গে আপনাকে আরো পাঁচটা জিনিস যোগ করতে হবে, যেগুলো তিনি করেছিলেন। এক, রিসালাত। আপনি যতই আল্লাহকে বিশ্বাস করেন, হিন্দুরা ঈশ্বর এক ঈশ্বরে বিশ্বাস করে, অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে দেখেন, তিনি এক ঈশ্বরে বিশ্বাস ছিলেন, তিনি বহু ঈশ্বর মানতেন না, ওরকম বহু লোক আছে পৃথিবীতে, কিন্তু তারা রসুলের মাধ্যমেই যে আমাকে দুনিয়ায় চলতে হবে, আল্লাহর কাছ থেকে আল্লাহর বিধান যে রসুলের মাধ্যমে আসে, সেই বিধান যে আমাকে মানতে হবে, এটাতে তারা বিশ্বাস করে না কেউ। অর্থাৎ আপনার তৌহিদের সঙ্গে সঙ্গে রিসালাত, এরপরে থাকতে হবে আখেরাত। আপনি আল্লাহর হুকুম মানবেন রসুলের মাধ্যমে ঠিকই আছে, লক্ষ্য হতে হবে আখেরাতে মুক্তি। পাঁচ টাকা ব্যয় করলেন, আখেরাত উদ্দেশ্যে যদি ব্যয় করেন তাহলে আপনার ওই দানটা কাজে লাগবে, নইলে ব্যর্থ। আখেরাত যোগ করলেন রেসালাত, আখেরাত, এবং এরপরে আসবে এর সঙ্গে তাকওয়া। উনি বলবেন আবু জাহল আখেরাতে বিশ্বাস করত, সে ধরো নবীকে বিশ্বাস করত, কিন্তু তাকওয়া ছিল না তার মধ্যে, আল্লাহ বিরুদ্ধে থাকতে হবে। এরপরে থাকতে হবে তাওয়াক্কুল, কাজ একটা করছেন, আপনার যুক্তি দিয়ে সবই করছেন, আপনি মাশাআল্লাহ বড় ডাক্তার, রোগী সামনে এসেছে, রোগের হিসাব করে কম্পিউটার দিয়ে সবকিছু দেখলেন, এই রোগের এই ওষুধ, এরপরে রোগটা সারল না, কি করতে হবে? তাওয়াক্কুল আল্লাহ। যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন তাহলে আসবে শেষ সঙ্গে সঙ্গে এসে যাবে তাজকিয়া নফস, আত্মশুদ্ধিতা। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি যত বড় ডাক্তারই হই না কেন, আমি যত বড় রাজনীতিবিদ হই না কেন, আমার উপরেও একজন আছেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। আর সেখানে যেমনি সারেন্ডার করবেন আপনি, অটোমেটিক্যালি অন্তরটা আপনার প্রশান্তি লাভ করবে, যে আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার সিদ্ধান্তের সামনে মাথা নত করলাম। আল্লাহ রসুল মক্কার কাফেরদেরকে এই দিকে দাওয়াত দিয়েছিলেন, হে মক্কার নেতারা, তোমরা যত বড় নেতাই হও না কেন, তোমাদেরকে অবশ্যই একটা মহাশক্তির সামনে মাথা নত করতে হবে, মৃত্যুর পরে তার কাছে যাবতীয় কাজে হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। এইখানে গিয়ে হয়েছে সমস্যা। তাহলে সমাজ পরিবর্তনের জন্য মৌলিকভাবে একটাই প্রয়োজন, মানুষকে শিরক থেকে মুক্ত করে তৌহিদমুখী করা। আর তৌহিদমুখী করার সঙ্গে সঙ্গে আপনার এর সঙ্গে আরো পাঁচটা যোগ হবে, মানুষকে রেসালাতের আনুগত্য শিখানো। কারণ আমার রসুল বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন আহাদিন ফি হাযিহিল উম্মাহ ইহুদিয়ান কানা ওয়া নাসরানিয়ান ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়ালা ইউমিনু বিমা আরসালতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নাহ। রাওয়াহু মুসলিম। যার হাতে আমার জীবন নিহিত সেই আল্লাহর কসম করে বলছি, ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যে কোনো মানুষ, এই উম্মতের যে কোনো মানুষ আমার আগমনের বার্তা শুনেছে, অথচ যে ইসলাম নিয়ে আমি এসেছি তার উপরে সে ইমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে, কোন বাঁচার উপায় নেই তার। অতএব রেসালাতকে আপনাকে মানতেই হবে, রেসালাতের মাধ্যমে আপনি তৌহিদ ফলো করবেন। আর এই মানার উদ্দেশ্য দুনিয়া কামাই করা না, এই মানার উদ্দেশ্য হবে আখেরাত মুক্তি, আখেরাত আমার জীবনের। এটা তো দুনিয়া তো সাময়িক মুসাফির কেনা, আসল জীবন তো ওইটা। আখেরাতে মুক্তির লক্ষ্যে যদি রিসালাতের আনুগত্য করেন তাহলে আপনার কাজে লাগবে। আপনি যতই সহিহ হাদিস ফলো করেন, যদি মুক্তি আখেরাতমুখী না হয় কোনো আমলই আপনার কবুল হবে না। তাহলে তিনটা একসাথে হচ্ছে না, তৌহিদের সঙ্গে রিসালাত যোগ হচ্ছে, আখেরাত যোগ হচ্ছে, সেই সঙ্গে আসবে তাকওয়া, আল্লাহ ভীরুতার সঙ্গে আপনি হবেন বিনয়ী, নিরহংকার। কারণ আল্লাহর সামনে কোনো বান্দার অহংকার চলে না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব, প্রতিটি কাজের মধ্যে অটোমেটিক্যালি বিনয় চলে আসবে। এরপরে আসবে তাওয়াক্কুল আল্লাহ। যে কোনো কাজই করি, দেখছি আমার যুক্তিতে সব ঠিক আছে, এত যুক্তিতে কয় কয় মিল হওয়া সত্ত্বেও দেখছি রেজাল্ট হচ্ছে খারাপ। আমরা দেখছি তো আমাদের ছাত্রদের রেজাল্ট দেখছি আমরা, একটা ভালো ছেলে সে কিন্তু এ প্লাস পায়নি, অথচ একটা খারাপ ছেলে এ প্লাস পেয়ে গেছে। কেন অবশ্যই আপনাকে একটা জায়গায় স্ট্যান্ডার করতেই হবে যে আপনার ইচ্ছায় সবকিছু হয় না, আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয়। আর যখন আপনি আল্লাহর পর তাওয়াক্কল করলেন, আর অন্তরটা কিন্তু সুন্দর প্রশান্ত হয়ে গেল, আর কোনো গ্লানি নাই সেখানে, কোনো হতাশা নাই, কোনো নৈরাশ্য নাই। আল্লাহর সিদ্ধান্ত যেটা ছিল সেটাই হয়েছে, আমি ওর উপরে খুশি হলাম আলহামদুলিল্লাহ। যদি কেউ মরে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি সন্তান হয় আলহামদুলিল্লাহ, সব জায়গাতেই আমি আল্লাহর খুশি হলাম সুবহানাল্লাহ, বিপদ হল ইন্না লিল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে আল্লাহর উপর নির্ভরতা, এই হল তাওয়াক্কুল। এইটা করার কারণেই কিন্তু এই কিছু দাস শ্রেণী মক্কার নির্যাতিত মানুষগুলা শুধু আল্লাহকে পাওয়ার জন্য জীবনের সমস্ত দুঃখ বেদনা তারা হাসি মুখে বরণ করে নিয়েছেন। পুরুষ মানুষ বাদ দেন, মহিলা মানুষের কথাই বললি। ওমর ইবনে খাত্তাবকে আপনারা সবাই জানেন, কত বড় দারুণভাবে তিনি একজন কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। চূড়ান্ত নির্যাতন চলছে, মুসলমানরা তখন মক্কা ছেড়ে পালাচ্ছে, সবাই যাচ্ছে হাবশার দিকে। আতিকা বিনতে আবু খাসমা বলছেন যে আমি গোজ গাস করছি পালিয়ে যাওয়ার জন্য, হাবশাতে হিজরত করার জন্য, হঠাৎ করে একটা মৃত্যু দূতের মতো সামনে এসে হাজির উমর ইবনে খাত্তাব। তার কাছে ধরা পড়া মানে কি জান শেষ? আমি শক্ত হয়ে গেলাম যে না, কোন মিথ্যা কথা বলা চলবে না। এসব কি খবর, সব গোজ গাছ হচ্ছে কেন, কোথায় যাচ্ছ তোমরা? হে ওমর, তোমাদের অত্যাচার নির্যাতনের জন্য মক্কায় আমরা থাকতে পারছি না, আজকে বাস্তু ভিটা ছেড়ে আমরা পালিয়ে যাচ্ছি, যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারব। তার এই দৃপ্ত কণ্ঠ শুনে ওমর একটা শক্ত মানুষ একদম দুর্বল হয়ে গেল আর কি। একটা আমার সামনে পুরুষ লোক তো ভয়ে কথা বলে না, একটা মহিলা এমনটা কথা বলল, একদম ওমর চুপ। কিছুক্ষণ পরে তার স্বামী আমের এসে বলছে, কি ব্যাপার? হে স্বামী, ওমর ইবনে খাত্তাব এসেছিল, মনে হলো ওর অন্তরটা খুবই নরম, তোমরা তাকে খুব গরম বলো, আসলে অন্তরটা তো খুবই নরম মনে হলো আমার কাছে। কেন? বললে আমি বললাম, সে কোনো কথাই না বলে আবার চুপচাপ চলে গেল, এবং সে বলতে বলতে গেল, হ্যাঁ তোমাদের উপরে জুলুম হচ্ছে, সাহেবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথী হউন বলে এই দোয়াটা করে চলে গেল। কি ওমর এ কথা বলছে, সাহেবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথী হন বললে কি? হ্যাঁ, ওমর মুখ দিয়ে কথা বেরোলো। হ্যাঁ, নির্যাতনে নির্যাতনে অতিষ্ঠ হয়ে যখন প্রায় সব চলে যাচ্ছে, আল্লাহ রসুলের সবচেয়ে আপন মানুষ আবু বকর সিদ্দিক পর্যন্ত একদিন বাধ্য হয়ে চলে গেলেন। হঠাৎ রাস্তায় গিয়ে, মানে আপনারা তো জানেন মক্কা যারা জেদ্দা তো মক্কায় যে মাঝখানে যে প্রায় 80 কিলোমিটার রাস্তা, জেদ্দা না হলে তো আর নৌকা পাওয়া যাবে না, ওখান থেকে পাহাড়ি তারপরে হাফসায় আসতে হবে, কাছাকাছি এসে গেছেন। তখন একজন নেতা ওই তীর অঞ্চলের ইবনু দাগনার সঙ্গে দেখা হয়েছে, কি ব্যাপার আবু বকর, আপনি কোথায় চলছেন? তো যাচ্ছি যেখানে গেলে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারি। কি মিসলাকা আল্লাহ ইখরাজু ওয়ালা ইখরাজু, আপনার মতো একজন ব্যক্তি কুরাইশ বংশের শ্রেষ্ঠ ব্যক্তি বেরোতেও পারেন না, বের করে দেওয়াও হতে পারে না, চলুন আপনি, আমি আপনার আশ্রয় দিচ্ছি আপনার সঙ্গে, চলুন। উনি ফিরিয়ে আনলেন, এসে কুরাইশ নেতাদের লক্ষ্যে বললো, দেখো আমি আবু বকরকে আশ্রয় দিয়েছি যেন তার উপরে কোনো হস্তক্ষেপ না করে। নেতারা বললে, হ্যাঁ একটাই শর্ত, আবু বকরের জন্য জোরে কোরআন তেলাওয়াত না করে। বলে বারে, বলে আমি কি কি তেলাওয়াত করবো? তাহলে যেভাবে হোক যেন কোনো আওয়াজকেও না শোনে, কারণ কোরআনের আওয়াজ শুনলেই মানুষ তার দলে চলে যায়। চিন্তা করেন, ছেলে আবু বকরের জন্য এই কাবা ঘরের সামনে না আস, আর তোর বাড়ি বন্ধ থাকতে হবে। তার ঠিক আছে, বাড়িতে থাকবো। তার বাড়ির সামনে উঠানে উনি একটা ঘর মধ্যে বানালেন, সেখানে উনি ছিলেন আবু বকরের সামনে বলে ইন্ন কান বাক্কা আন, উনি কানতে কেঁদে ফেলতেন, কোরআন পড়তে গেলে উনি কান্না আসত। একা একা সালাত আদায় করছেন, কেঁদে ফেলছেন, প্রতিবেশীরা ওই দূর থেকে আসে কানাঘুষি একটু শুনতে শুনতে শেষকালে তারাও কানত, কারণ আরবদের সবাই বুঝতো, তা তো আরব দেশের লোক তো, তা তো অনুবাদ করা লাগে না, সবাই কানত। কোরআনের বাণীর যে একটা অপূর্ব ভাষা লঙ্কার আছে, এর মধ্যে ঝংকার আছে, যারা কোরআন বুঝে যারা আরবি জানে তারাই বোঝে যে কি মজা আছে এর মধ্যে। কিন্তু আস্তে আস্তে দেখা গেল সবাই আবু বকরের দলে ভিড়ে যাচ্ছে, নেতাদের নজর পড়ে গেল, এই বুদ্ধাগনা তুমি ওকে বলো হয় এই কোরআন বন্ধ করবে নাহলে এই মক্কাতে চলে যেতে হবে, তুমি আশ্রয় ছেড়ে দাও। এখন ইবনু দাগনা যে বলছে হে আবু বকর, আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম কিন্তু এখন তো আর পাচ্ছি না, সব নেতারা খেপে গেছে, এখন তুমি কি করো করো, তোমার এই ইবাদত বন্ধ হইতে হবে। তাহলে ব্যক্তিগত জীবনে সালাত আদায় করবো, কোরআন তো পড়বো, এটাও তোমার পড়তে দেবে না, আমি কাউকে কিছু বলছি না তো, না এটাও হবে না। তো আবু বকর বলেন দেখো ইন্নি আরুদ্দা, আমি তোমার আশ্রয় রদ করলাম এবং আল্লাহর আশ্রয়ে নিজেকে নিক্ষেপ করলাম। এক কথা শেষ, আল্লাহ অবগের কথা শুনলেন, ঠিক আছে অবগত আমার উপরে নির্ভরশীল হয়ে গেলে এখন বান্দাকে বাদ দিয়ে আল্লাহর কাছে ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার এখন হক হয়ে গেল মুমিনকে নাজাত দেওয়া, দেখি অবগরকে কে গায়ে হাত দেয়, আর কিচ্ছু করতে পারেনি। আপনারা জানেন হিজরত পর্যন্ত আবু বকর আল্লাহ নবীর সঙ্গেই ছিলেন, হিজরতের রাত্রিতে আল্লাহ নবীর সঙ্গে যখন কেউ ছিল না, শুধুমাত্র একা আবু বকরই ছিলেন। আসেন আল্লাহর কাছ থেকে শুনি আমাদের বলার কি দরকার, আল্লাহ কি ব্যাখ্যা দিয়েছেন এই হিজরতের কথাটা। ইল্লা তানসুরুহ ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহু আল্লাযীনা কাফারু থানিয়া ইথনানি ইজ হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الذين كلمة الله هي العليا الله عزيز حكيم سورة التوبة 40 نمبر آيات যখন তোমরা আমার রসূলকে সাহায্য করনি তখন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন, যখন তাকে কাফেররা বের করে দিয়েছিল মাত্র দুজন সানিয়াস নাইন ইজ হুমা ফিল গার, যখন তারা গারে সাওরে সাওর গৃহে আশ্রয় নিয়েছিল, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, যখন তিনি তার সাথীকে বলেছিলেন লা তাহজান তুমি চিন্তিত হইও না, ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছেন, আনজাল্লাহু সাকিনাতাহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন আল্লাহ সেখানে প্রশান্তি নাজিল করলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা এবং তিনি তাকে সাহায্য করলেন এমন সেনাবাহিনী দ্বারা যাদেরকে তোমরা দেখো না, দেখা যায় ফেরেশতা, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, এবং শিরকি কালমাকে আল্লাহ পাক অবনত করলেন এবং তৌহিদের কলমাকে আল্লাহ সমুন্নত করলেন। আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রান্ত এবং মহাপ্রজ্ঞাময়। এই সাক্ষীর পরে কি আর কোন ইতিহাস পড়ার দরকার আছে? এবার আসেন আবু বকরের মুখ দিয়ে শুনেন এই ঘটনাটা। ওয়ান আনাসিন কল আন আবু বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কল নজর তোলা আকদামিল মুশরিকিন আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গার ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কদমাইয়া আবসারানা ফাকালা ইয়া আবু বকর মা যান্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা মুত্তাফাকুন আলাইহি। কি চমৎকার বর্ণনা দেখেন। আনাস বিন মালিক বলছেন আমি আবু বকরকে বললাম হে আবু বকর, যেদিন আপনি হিজরত করেছিলেন একাকি আল্লাহ নবীকে সাথে নিয়ে, সেই রাত্রের ইতিহাসটা আমাদের শুনান তো। কেন আসতো ছোট বাচ্চা ছেলে তখন? আবু বকর বলছেন, নজর তো এলা আকদামুল মুশরিকিন আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গার, সওর গিরগা যখন আমরা দুজন ছিলাম দেখলাম যে শত্রুদের প্রেরিত অনুসন্ধানী দল তাদের পাগুলো দেখলাম আলা রুউসিনা আমাদের মাথার উপরে একবারে, ওয়া নাহনু ফিল গার, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদামাইহি, ওদের কেউ যদি তাদের নিজের পায়ের দিকে তলার দিকে একবার তাকায়, লা আবসারানা, তা আমাদেরকে দেখে ফেলবে। ফাকাল ইয়া আবু বকর, হে আল্লাহর রাসূল বলছেন, হে আবু বকর কি হয়েছে, মা যান্নুকা বিইসনাইন, দুজনে তোমার কিসের চিন্তা, আল্লাহ সালিসুহুমা, আল্লাহ তো তৃতীয় ব্যক্তি আছেন আমাদের সাথে, এবার চিন্তা করুন ওই কঠিন বিপদের মধ্যে রক্ত পিপাসু শত্রু দলের মধ্যে নিশ্চিন্তে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে কোন বান্দা কি বলতে পারে, কি চিন্তা করছো তুমি, আল্লাহ কি আমাদের সাথে নাই? এই যে নির্ভরশীলতা, এটাই হলো তাজকিয়া নফস, এটাই হলো আত্মশুদ্ধিতা, এই নির্ভরশীলতা, এই তাওয়াক্কুল আল্লাহর রসুল শিক্ষা দিতে পেরেছিলেন সাহাবায়ে কেরামকে, আর সে কারণে দুনিয়ার সকল নির্যাতনকে তারা হাসি মুখে বরণ করেছেন, কোনই তোয়াক্কা তারা করে নাই, সামনে দিয়ে বিরাট বিপদ এসে গেছে কোনই তোয়াক্কা নাই, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। এই ঘটনার উপলক্ষ করে যদিও হাদিসটা সহি মুরসাল মুসনাদে হাকিম এসেছে, ওমর ফারুক বলছেন যে ওই আবু বকরের এক রাতের আমল ওমরের সমস্ত ফ্যামিলির আমল দিয়েও কোন তুলনা করা সম্ভব হবে না, এক রাতের আমল যা ছিল আবু বকর, এক রাতে যে আমল, যে নেকি উপার্জন করেছে আমার রসুলের সঙ্গে থেকে, নির্যাতিত সেই মানুষগুলির কথা আল্লাহ রাসূল একদম নিজে বলছেন, দেখো ইন্নি উখাফতু ফিল্লাহ মা লা ইয়াখাফু আহাদুন ওয়া উযিতু ফিল্লাহ মা লা উযি আহাদুন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য আমি যত বেশি, আমাকে যত বেশি ভীত করা হয়েছে এত ভীত কাউকে করা হয় নাই, আর আল্লাহকে খুশি করার জন্যই যত নির্যাতন আমার উপরে করা হয়েছে এত নির্যাতন কাউকে করা হয়নি। শুনে রাখো, ৩০টা দিন এবং রাত্রে কোন একটা দিন মোহাম্মদ এবং তার পরিবার কখনোই পেট ভরে খেতে পায়নি, বেলালের বগলে যতটুকু লুকানো খাদ্য থাকা সম্ভব অতটুকু খাদ্য দিয়ে আমার পুরো ফ্যামিলি আমরা খেয়েছি শুধু আল্লাহকে খুশি করার জন্য। অত হে আমার উম্মত, আল্লাহর পথে নির্যাতন ভোগ করো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নির্ধারিত রয়েছে। শুধু বিশ্বাসটুকু মজবুত করেন যে কোরআন হাদিসে সত্য আর সবই মিথ্যা, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যে যতই বক্তৃতা করুক, যত বড় নেতা হোক না কেন, সারা পৃথিবী যদি একদিকে চলে যায় সবই মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যার জন্য যারা জীবন দেবে, মিথ্যার সঙ্গে যারা আপোষ করবে, মিথ্যার জন্য যারা টাকা পয়সা ব্যয় করবে, সবই মিথ্যা সবই ফাকান হাবা মানসুরা, কিয়ামতের দিন এগুলো শূন্য ধুলিকণার মতো উড়তে থাকবে, কোনো কাজে লাগবে না। যুদ্ধ চলছে সিরিয়াতে, যুদ্ধ চলছে বাংলাদেশ, প্রচন্ড কুয়াশা এবং শীতের মধ্যে পেটের তাগিদে বৃদ্ধ পিতা রিক্সা নিয়ে বের হয়েছেন চিটাঙ্গের রাজপথে, হঠাৎ কুয়াশা ভেদ করে সামনের বড় আগুনের গোল্লা তিনি দেখলেন, মনটা স্যাত করে উঠল, হায় আমার দুই তরুণ ছেলে, ওরা তো লেগুনার ড্রাইভার, ওরা কি ঘর থেকে বের হয়েছে নাকি? রিক্সা ছেড়ে এগিয়ে গেলেন লেগুনার কাছে, যা তিনি কল্পনাও করার নেই, তাই দেখলেন তার নিজের রক্ত ঔরজার সন্তানের জ্বলন্ত চেহারা সচক্ষে বাপ দেখলেন, আশি ভাগ পড়ে শেষ হয়ে গেছে বাচ্চার, মাত্র এক সপ্তাহ আগের ঘটনা বাংলাদেশ, ছোট্ট একটা বাচ্চা ছেলে তারা আছে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, বাপ বাড়ি আসলে বাচ্চাকে ঝাঁপ দিয়ে বাপের কোলে উঠত, বাচ্চাকে নিয়ে গেছে সামনে, বাপের জ্বলন্ত চেহারা দেখে ওইটুকু বাচ্চা ভয়ে আটকে উঠছে, আব্বা এ কি? ছোট বাচ্চা রে আব্বা আর্তনাদ নেতা নেত্রীদের কানে যায় না, চলে যান সিরিয়াতে গণতন্ত্রের জুলুম দেখে, চলছে লড়াই সেখানে, বোমা লেগেছে, 1 কোটি বাচ্চা 3 বছর বয়স, মায়ের কোলে মৃত্যু বরণ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগের পুরো মুহূর্তে অটুক বাচ্চা বলছে আমি আল্লাহকে বলে দেব, আমি আল্লাহকে বলে দেব। হে গণতন্ত্রীরা, হে জালেমরা, আর কতদিন তোরা মানুষকে জুলুম করবে, আর কত জুলুম করলে তোমরা খুশি হবে? এর নাম তন্ত্র। এই জাহান্নামি ইজুম থেকে মুক্ত হও, কোরআন হাদিস দিকে ফিরে আসো, তুবু ইলাল্লাহি জামিয়ান আইহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই তোমরা সফলকাম হবে। আল্লাহকে ছেড়ে দিয়ে যতই প্রতিকৃতি পূজা করো, যতই ফুলের মালা দাও, ও শুনতেও পায় না, দেখতেও পায় না। একজন প্রেসিডেন্টের চাকরি চলে গেছে শুধু কবরে এসে সালাম দেয়নি বলে, ঠিক ওই বাংলাদেশি নেতাদের যারা মুসলমান হওয়া সত্ত্বেও, হজ উমরা করা সত্ত্বেও তৌহিদের কিছুই তারা শেখে নাই। অতএব সমাজ যদি পরিবর্তন করতে হয় অবশ্যই আপনাকে তৌহিদপন্থী হতে হবে, শিরক বর্জন করতে হবে, সেই সঙ্গে আনতে হবে রিসালাতের উপরে আনুগত্য, সেই সঙ্গে আসতে হবে আখরাত ভিত্তিক আমল, আখরাতের উদ্দেশ্যে সব আমল করবেন। এমনকি সন্তান যদি বাপকে শ্রদ্ধা করে আখরাতে মুক্তির লক্ষ্যে, তাহলে ওই শ্রদ্ধা আল্লাহর কাছে কবুল হবে, সে সন্তান নেকি পাবে। সিরফ দুনিয়াবী স্বার্থে, শিষ্টাচার রক্ষার জন্য, লৌকিকতার স্বার্থে যদি কোনো সন্তান বাপকে সম্মান করে সে নেকি পাবে না। কোন পিতা তার সন্তানের গায়ের দিয়ে 1 লক্মা খাদ্য উঠিয়ে দেয় এই নিয়তে, আল্লাহ তোমার একটা বান্দা আমার ঔরসে এসেছে, ও তো তোমারই বান্দা, তুমি তো রোজির মালিক, তোমার হুকুম আছে তাই সন্তান পালন করছে আমি, তাহলে বাপ নেকি পাবে। এমনকি স্বামী যদি স্ত্রী গালে 1 লক্মা খাদ্য তুলে দেয় আখেরাতের উদ্দেশ্যে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা, ওটা তার জন্য ইবাদত হবে। আজকে মা বোনরা নির্যাতিত, গত জুমায় বলেছি, মা বোনের গায়ে লাথি উঠেছে দেশের সর্বোচ্চ আদালতের সামনে, ধ্বংস হয়ে যাবে দেশ, আল্লাহর গজব যে কোনো সময় নেমে আসতে পারে। অতএব সাবধান হও, আল্লাহ গজবের সম্মুখীন হয়ে গেছে অটোমেটিক্যালি। আমেরিকা দেখছেন না আপনারা, হিমাঙ্কের 52 ডিগ্রি নিচে শীত সেখানে চলছে এখন, একটা 1 কাপ চা উপরের দিকে ছুড়ে দিলে নিচে নামতে যতটুকু সময় লাগে 1-2 সেকেন্ড, তার মধ্যেই সেটা বরফ হয়ে যাচ্ছে। কি ধরনের ঠান্ডা সেখানে পড়া শুরু হয়েছে, মঙ্গল গ্রহে সর্বনিম্ন শীত হল 32 ডিগ্রি, আর আজকে আমেরিকায় 52 ডিগ্রি। তাহলে আসি কোথায়, গজব নেই গুলা? ওদিকে আর্জেন্টিনা এমন গরম পড়তেছে যে গরমের চোটে 7 দিন মধ্যে মরেই গেছে অলরেডি, 45 ডিগ্রি গরম, এখানে গরম ওখানে ঠান্ডা, কার হাতে এগুলা বলেন? আল্লাহ ওটা বাংলাদেশে পাঠাতে পারে না? এত দুঃসাহস, আল্লাহর বিরুদ্ধে এত অবাধ্যতা কোনদিন কোন আল্লাহ দিন বরদাস্ত করবে না। কোন তো নাজিলা বারবার পাঠ করুন, আল্লাহ পাক যেন বাংলাদেশ রহমত নাজিল করেন, ভাষার কোন উপায় নাই। আগামী মঙ্গলবারে আপনার মিলাদুন্নবী করবেন, এখন এই পত্রপত্রিকা নর্তন কুর্দন শুরু হয়ে গেছে, জশনে জুলু শুরু হয়ে গেছে, আল্লাহর রসুলের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ হবে তার আনুগত্যের মাধ্যমে, তার আদর্শের বাস্তবায়নের মাধ্যমে, অনুষ্ঠান বা দিবস পালনের মাধ্যমে নয়। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় বা নিজে বেদাত করে, সেই ব্যক্তির ফরজ নফল সাদকা এবাদত কিছুই কবুল হয় না। অতএব যেটু আল্লাহ রসুল করেন নাই সেটা করে আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করা যাবে না। কেয়ামতের মাঠে তার সুপারিশ পেতে গেলে, তার সাফাত পেতে গেলে তার হুকুম মেনে কাজ করতে হবে, এর বাইরের বলার নেই। কারণ মিলাদ সম্পর্কে আগে এখানে বহুবার বলা হয়েছে এটা টোটালি একটা বেদাত, এটা সিরফ কিছু দুনিয়াদার মৌলবীর পকেট পূর্তির একটা ব্যবস্থা, খারাপ কিচ্ছু নেই। প্রচুর যুক্তি দিয়ে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। মুসলমানের দায়িত্ব হল আগে কোরআন হাদিস থাকবে, তার পক্ষে যুক্তি ব্যবহার হবে, জ্ঞান ব্যবহার হবে, নিজের যুক্তিকে স্ট্যান্ড করানোর জন্য কোরআন হাদিসের অপব্যবহার করা চলবে না। এইখানে গিয়ে আহলে হাদিস আন্দোলনের সাথে অন্য সবার সঙ্গে পার্থক্য হয়ে গেছে, আকল এবং নকলে যখন সংঘর্ষ হবে, নকল অর্থাৎ কোরআন হাদিস আগে থাকবে, আপনার জ্ঞান পরে থাকবে, আপনার জ্ঞানের ত্রুটি থাকতে পারে, কোরআন হাদিসে কোন ত্রুটি নাই, কি কথা ঠিক হলো তো? কোরআন হাদিস আগে না আপনার জ্ঞান আগে? আমার জ্ঞান অবশ্যই ত্রুটিপূর্ণ, কারণ একটি বিষয়ে দশ জনের দশ রকম ব্যাখ্যা, ঠিক না? আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে কোন রকম ইখতিলাফ নাই। অতএব আমার রসুল যা করেননি, যদি আমি সেটা করি, কখনই সেটা করি আল্লাহ রসুল খুশি হতে পারেন না। যে কথা, যে ইবাদত আমার রসুল করার নেই, সারি খলিফা করার নেই, তা কশিন কালেও দিন হিসাবে কবুল হতে পারে না। ইমাম মালিক বলছেন যে বিষয়গুলি মালাম এখন দিন আনফি আহাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী ফলাইসা ইয়াওমা দীনেন, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের জমানা যেটা দিন ছিল না, এ যুগে সেটা কখনো দিন হতে পারে না। আর আমরা দিন বানিয়ে দিয়েছি, এটা এখন আবশ্যিক একটা বিষয়। ওই দিন সরকারের ছুটি পর্যন্ত হয়ে যাচ্ছে, কত কি বলবেন আর। দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানদের, এরা কোন হাদিস কোরআন মানে না, নিজের যুক্তির উপর চলবে। মন গড়া দিন কোশ্চিন করলো দিন নয়। এই মন গড়া দিন করতে গিয়ে ইহুদিন আসার মকজুব দলিন হয়ে গেছে, আমরা যেন আল্লাহর অভিশাপগ্রস্ত না হই। অতএব সাবধান। আবার বলছি, জাতির এই অশান্তি থেকে বাঁচতে গেলে সবাইকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, সবাইকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, যেটা শুরুতে আল্লাহ পাক সূরার ধারে বলে দিচ্ছেন, ইন্না নাহনু নাযযালনা আলাইকাল কুরআন তানযীলা ফাসবির লি হুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসমান ওয়া কাফুরা, আমরা নাযিল করেছি তোমার উপরে কোরআন, নাযিল করেছি ধীরে ধীরে ধীরে ধীরে। কারণটা কি জানেন? তাওরাত ইনজিল একসঙ্গে নাযিল হয়েছে, তো একসঙ্গে তো কোরআন নাযিল হতে পারত, 23 বছর ধরে ধীরে ধীরে কেন নাযিল হলো? এই জন্য যে কোরআন হচ্ছে সর্বশেষ গ্রন্থ। তাই বান্দার যে সমস্যাগুলো অ্যারাইজ করে, বান্দা যখন প্রশ্ন করে তখন উত্তরটা দিলে তার মনটা শান্তি হয়, তাই না? রোগী যখন রোগ হয় তখন ওষুধ খেলে তো রোগীর ভালো লাগে। আমি সুস্থ মানুষ, আমাকে যদি আমি ভিটামিন খাওয়ান কি হবে, আমি এমনি ভালো আছি তো। তো অসুস্থ মানুষ যখন সুস্থতার জন্য প্রশ্ন করে, যখন মানুষ কোন সমস্যার সামনে এসে প্রশ্ন করে, তখনও যদি আয়াত নাজিল হয় সেটা মানুষের মনে থাকে না? একদিন এসে বলে আল্লাহ তুমি যদি সত্যিকার নবী হও তো বলো দেখি রুহটা কি, একে বলা যায় না, রুহ কেমন দেখা যায় না, বাজার কিনতে পাওয়া যায়, কি বলবেন উনি? চুপ, বাস নাজিল হয়ে রুহ কুলে রুহ মানে আমরা রব্বি, ওরা তোমাকে প্রশ্ন করছে রুহ সম্পর্কে, বলে তো রুহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ মাত্র, নির্দেশ আছে, রুহ ঢুকেছে আমার দেহের মধ্যে, নির্দেশ হলে রুহ চলে যাবে এখান থেকে, কোন ব্যাটার ক্ষমতা নেই রুহকে আটকে রাখার, এটা আমার হুকুম মাত্র। প্রশ্ন হলো মদ খাওয়া যাবে কি, খেলে তো বেশ চাঙ্গা চাঙ্গা লাগে, জুয়া খেলা যাবে কি? জবাব এসে গেল আনিল খামরে ওয়াল মাইসির, ওরা তোমাকে প্রশ্ন করছে মদ এবং জুয়া সম্পর্কে। এই যে প্রশ্ন আসলো, জবাব হয়ে গেল। এইভাবে যখন আসে কোনো কথা, সেটা কিন্তু সবার মনে থাকে এবং মন্ত্রের খুব শান্তি হয়, তাই না? এইভাবেই কিন্তু কোরআন, পুরা কোরআনটা নাজিল হচ্ছে এইভাবেই। এজন্য পুরা মাশাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা রসুলের চরিত্র কেমন ছিল? উনি বলছেন কানা খুলুকুল কোরআন, আল্লাহ রসুলের চরিত্রটাই তো কোরআন, মানে পুরা কোরআনটাই তার চরিত্র। যারা রসুলের জীবনী পড়েন, জীবন চরিত্র আলোচনা করেন, তাকে অবশ্যই পুরা কোরআনের উপর একটা আইডিয়া থাকতে হবে, এবং কোরআনে কোন আয়াত কোন প্রেক্ষিতে নাযিল হয়েছে, ঠিক অন্য করে হাদিসও তাই। আমরা হাদিস হচ্ছে একাংশ জানি, একাংশ জানি না। যেমন ধরেন বলা হচ্ছে যারা দিনের দাওয়াত দিচ্ছেন তারা বহুত নাকি পাবেন, কেমন দলিল আমার কি দেই, লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল্লাকা মিন হুমরিন নিয়াহ, যদি তোমাদের একজন লোক হেদায়েত পায় তাহলে ওটা লালুট কোরবানি করার চেয়ে উত্তম হবে। কিন্তু এই হাদিসটা আল্লাহ কোন প্রেক্ষিতে কখন বলেছিলেন এটা যদি জানা থাকে, আপনার ইমানটা আরো তাজা হবে। কেমন? যুদ্ধ শুরু হয়েছে, সর্বশেষ দুর্গ জয় হবে খাইবারের সপ্তম হিজরিতে, সেদিন আল্লাহ নবী বললেন আলীকে দিলেন পাঠিয়ে যাও, তোমার হাতে ঝান্ডা দিলাম, আজকে ইনশাআল্লাহ বিজয় হবে। আর এই যখন রওনা দিচ্ছেন, উভয় পক্ষ সামনে মজুদ, সেই সময় এই দাওয়াটা দিচ্ছেন, দেখো মানুষ হত্যা করার জন্য আমি আসি নাই, মারার আগে আগে তাদের দাওয়াত দাও, যদি ওরা তৌহিদের দাওয়াত কবুল করে তাহলে খবরদার অস্ত্র নিক্ষেপ করবে না। যদি দাওয়াত দাও, তোমার দাওয়াতের মাধ্যমে ওদের একটা লোক যদি ফিরে আসে, ওটাই তোমার জন্য লালুট কবরণ করছে, উত্তম হবে। বলুন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধংদায়ী অবস্থায় পৃথিবীর কোন নেতা এরকম শান্তির দাওয়াত দিতে পেরেছে? নাই। হাদিসের শেষ অংশটা কিন্তু আমরা জানি, প্রেক্ষাপট কিন্তু আমরা জানি না। আমার সালনাক ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমরা তোমাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত হিসাবে, সেই শান্তির নবী আমাদের, তিনি আমাদের শান্তির পথ দেখিয়ে গেছেন ইসলামের মাধ্যমে, ইসলাম শান্তির ধর্ম। আর সেই মুসলমানরা আজ অশান্তিতে ভুগছে, তাদের কাছে কি শান্তি কি নাই? রাজনৈতিক সমস্যার সমাধান হাদিসে আছে, অর্থনৈতিক সমাধান হাদিসে আছে, ইহুদিনা সারাদের দিন কবুল করে নিজের সার্বিক জীবনে আপনি দিনে কুফর অনুসরণ করবেন আর সালাতের সময় শুধু তৌহিদের অনুসারী হবেন, এটা তো হবে না। এখানে আহলে কুফর, ওখানে আহলে হাদিস হবে? সালাতের সময় আহলে হাদিস বুকে হাত বাঁধে কায়দা মতো পায়ে পায়ে আচ্ছা ঠেলে ঢুলে দেই সহি হাদিস মেনে চলি, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেই আমার সঙ্গে আহলে কুফর হয়ে গেলাম, চলবে না তো। একসঙ্গে দ্বৈত জিনিস চলতে পারে না। শরবতের যেমন গোছানা দিলে শরবত থাকে না, তৌহিদের সঙ্গে শিখ মিশালে তৌহিদ থাকে না। দেশে শান্তি আনতে গেলে আমাদেরকে ওই আয়াতটাই, সূরা নূরের 31 নম্বর আয়াতটাই ফলো করতে হবে, অতুবু ইলাল্লাহ জামিয়ান, ফিরে এসো সবাই আল্লাহর পথে, আর কোরআনে অনুসরণ করতে হবে। ইন্না নাহু নাযালনা আলাইকাল কোরআনা তানজীলা, কোরআন নাজিল করেছি তোমাদের কাছে। গত জুমায় বলেছিলাম কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে, তোমার উম্মত কেন জাহান্নামে চলে যাচ্ছে? উনি সেদিন কি বলেন দুঃখ করে? আপনাদের আয়াতটা নিশ্চয় মনে থাকার কথা, ইন্না ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল। আর এই কোরআনের নির্দেশ, ওমা আতাকুম রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো, এটাই তো হাদিস। ওমা ইয়ানতুকানাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি কোন কথা নিজের থেকে বলেন না, যখন আল্লাহর পক্ষে ওহি নাজিল না হয়, অর্থাৎ হাদিসও আল্লাহর ওহি। কোরআন এবং হাদিস দুটো মিলিত ভাবেই আপনার জীবনের এই গাড়ি চলবে। রেল গাড়ি চলতে গেলে দুদিকে দুটো পাটি লাগে না? জীবনের গাড়ি চলতে গেলে কোরআন এবং হাদিসের দুই পাটির মধ্যে আপনার চলতে হবে। শুধু কোরআন দিয়ে চলবে না, শুধু হাদিস দিয়ে চলবে না। অর্থাৎ কোরআন এবং হাদিসে অভ্রান্ত দুই ধ্রুব তারাকে সামনে রেখে মানুষের জীবন যখন পরিচালিত হবে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সমাজে শান্তি আসবে। শর্ত হলো তার সঙ্গে তাকওয়া থাকতে হবে, রিসালাত আখেরাত ভিত্তিক আমল, এবং সবচেয়ে বড় জিনিস থাকতে হবে তাওয়াক্কুল এবং তাজকিয়া নাফস। আত্মশুদ্ধিতা অর্জনের সবচেয়ে বড় উপায় হল অমনাল্লাহ ফাতাহাজ্জাদবি, রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করো এবং নফল সিয়াম পালন করো। আপনাদের তো জানা আছে আল্লাহ রাসূল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন, তাই না? এই সুন্নত আমল করা শুরু করে দিন আর তাহাজ্জুদ সালাত আদায় করুন। যত বেশি বেশি আপনি আল্লাহর কাছে কানতে পারবেন, তত বেশি বেশি আপনার অন্তরটা প্রশান্তি লাভ করবে। যত বেশি আল্লাহ পাক তাওয়াক্কল করবেন, তত বেশি আল্লাহ পাক আপনার পরে খুশি হবেন। তাওয়াক্কল না করলে আল্লাহ কিন্তু আপনাকে কিছু সাহায্য করবে না। আল্লাহ কিন্তু প্রতি পদে পদে দেখেন না, সওরগিরি গুহা খেয়াল করলেন তো, যখন আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ মানা, তখন আল্লাহ ফানজালাল্লাহ সাকিনাতাহু আলাইহি, যখন আমার মোহাম্মদ বলল যে তুমি চিন্তা করছো কেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এর পরে যে আল্লাহ বলছেন আমি এবার আমার পক্ষ থেকে সাকিনা নাজিল করলাম, ওয়াইয়াদহু বিজুনুদিন লাম তারাহা, এমন সেনাবাহিনী পাঠালাম যাকে তোমরা দেখো নাই। আমরা সেখানে কি বলে জানেন, ওখানে মাকড়সা এসে জাল বুনল, হঠাৎ একটা গাছ হয়ে গেল, সে গাছে দুটো কবুতর আসলো, কবুতরের ডিম পাড়লো, লোকেরা এসে খুঁজে খুঁজে দেখলো, আরে এখানে মাকড়সার জাল, এখানে কবুতরের ডিম, এর মধ্যে তো লোক থাকতে পারে না। এই সমস্ত বানোয়াট কল্প কাহিনী আমরা সাজিয়ে চমৎকার করে একটা গল্প বানিয়ে দিচ্ছে, অথচ পরিষ্কার এখানে বলে দিচ্ছে আল্লাহ আবুবকর নিজে বলছেন এটা নিচে দিয়ে তাকালে আমাদের দেখতে পাইতো, তা আল্লাহ পাক তার দৃষ্টিকে ঘুরিয়ে দিয়েছেন, এক কথা বলে শেষ, তাই না? এটা কিন্তু কেউ বলবো তাহলে তো গল্প হয় না, তো গল্প না তফসির হয়, তফসির জমতে গেলে গল্প করতে হয়। এই করে করে আল্লাহ রাসূল জীবনটা শেষ করতে চায় একবার, মানুষ যাতে আল্লাহর পর তাওয়াক্কল না করে ওই মাকড়সা জালের পর তাওয়াক্কল করে, সেজন্য এগুলো কারসাজি। তাওয়াক্কল হবে আল্লাহর উপরে, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনাকে সামনে দেখেও আপনাকে দেখতে পাবে না যদি আল্লাহর হুকুম হয়ে যায়। মনে কাবা ঘরের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সেখানে কি বললেন আবুল আবরের স্ত্রীর নাম কি উম্মে জামিল, দুজন দাঁড়িয়ে আছে। উম্মে জামিল এসে পাথর নিয়ে আসছে, আল্লাহ নবীকে মারবে, ওনাকে দেখতে পাচ্ছে না, পাশে আবুবকর দাঁড়িয়ে আছে, লে আবুবকর তোমার সাথী কোথায়? সে নাকি আমাকে গালিগালাজ করছে, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাযিল হয়েছে না, তো ওদের গালিগালাজ তো করা হলো, তোমার সাথী নাকি আমাদের বিরুদ্ধে কি সব বলি বাড়াচ্ছে? তা আবুবকর বলছে কই না তো, এই পাথর নিয়ে আসছি, যদি আমি একজন কবি মহিলা, যদি আর যদি বলে এই পাথর মেরে তোমার এই সাথীর মাথা ঘুরিয়ে দেবো আমি, পরে তো ওই রাগটা করে চলে গেল। আবুবকর বলছে কি ব্যাপার, তা আপনি তো আর পাশে পাশে দাঁড়িয়ে আছি, তা আপনাকে মারলো না, তা আমার দিকে রাখার এগো চলে গেল, কি ব্যাপার? তো আল্লাহ রাসূল বলছেন ও জীবনেও দেখতে পাইত না, আল্লাহ চোখ ঘুরে দিয়েছে। আল্লাহ যদি এখানে চোখ ঘুরাইতে পারে প্রকাশ্য দিনের বেলায়, তো স্বর্গের ঘরের মধ্যে ঘুরাইতে পারে না? কিন্তু ও বলে তো আপনারা হাসবেন না, পাশাওয়া দেবেন না, কান্দবেন না, তবে মুশকিল হয়েছে এগুলা, এই আল্লাহ রসুলের জীবনীতে এত বেশি গোজামিল ঢুকে গেছে, হিসাব নেই, ও আরেকদিন বলা যাবে। আজকে এটুকুই বলছি, ওই কোরআন এবং হাদিসে যেটা আপনি পেলেন এটাই সত্য, এর বাইরে আর সব বানোয়াট। পরিশেষে আবারও বলছি, কোরআনের কাছে ফিরে আসুন, কোরআন এবং হাদিস ছাড়া বাঁচার কোন উপায় নাই। সমস্ত নেতাদের বলছি, যারা যে দল করো, যে পার্টি করো, কোন বেটাকে আমরা লেজুড়গিরি করি না। ইসলাম বন্ধীদের বলবো, ইসলামী পথে ইসলামী আন্দোলন করো, কুফুরি পথে ইসলামী আন্দোলন হবে না। হবে কোন কুফুরি পথে গিয়ে ইসলামী আন্দোলন কশিনকালে হতে পারে না, ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামী পথে, কুফুরি পথে না। আর অন্যদেরকে বলবো, তোমরাও মুসলমান, ফিরে এসো ইসলামের পথে, অরিজিনাল ইসলাম যা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, এর বাইরে কোনো ইসলাম চলতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশ তুমি শান্তি শৃঙ্খলা নাজিল করো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا